الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক নিজের পক্ষ থেকে মানব জাতির হেদায়তের জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন, তাদের মাধ্যমে তার নিজের হেদায়তগুলি মানুষের সামনে পৌঁছে দিয়েছেন। মানুষের চলার পথে দুটা দিক নির্ধারণ করা হয়েছে, একটি আলোকোজ্জ্বল রাস্তা আর একটি অন্ধকারময় রাস্তা। এভাবে তুলনা করে তিনি কোরআনে বলছেন সূরা বাকারা শেষ দিকে, আল্লাযীনা আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ অভিভাবক হলেন ইমানদারদের, তিনি তাদেরকে বের করে এনেছেন অন্ধকার থেকে আলোর পথে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা অবিশ্বাসী তাদের বন্ধু হল তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তারা তাদেরকে বের করে নেয় আলোর পথ থেকে অন্ধকারের দিকে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, ওরা হলো জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। কোরআনের একটা নীতি হলো এই, কোরআনের চমৎকার ভাষা অলঙ্কার এই, এটা হলো মাসানি নীতি বলা হয়। মাসানি বলতে বোঝায় প্রথমে জান্নাতের বক্তব্য, এর পরক্ষণে জাহান্নামের বক্তব্য। কোরআনের এমন কোনো পৃষ্ঠাবতা খুঁজে পাওয়া যাবে না যেখানে বক্তব্যের এই বৈষম্য নাই। প্রথম শুরুতেই বলা হচ্ছে আলোর কথা, পরক্ষণেই বলা হচ্ছে অন্ধকারের কথা। শুরুতেই জান্নাতের পথ দেখানো হচ্ছে, পরক্ষণে সেখানে জাহান্নাম থেকে সতর্ক করা হচ্ছে। এই যে বক্তব্যের চমৎকারিত্ব, এটা অন্য কোনো ধর্মগ্রন্থে বা অন্য কোনো বক্তব্যে পাওয়া যাবে না। সাধারণত আমরা যখন কোনো কারোর প্রশংসা করি, প্রশংসাই করি, কিন্তু যাতে শ্রোতার মন খারাপ না হয় মন্দ সাইডটা বাদ দিই। কিন্তু আল্লাহ পাক এমনভাবে বক্তব্য রাখেন যেখানে কিছু করার সুযোগ থাকে না, অতিরঞ্জনের কোনো বালাই নাই। স্পষ্ট রিজু সুন্দরতম ভাষার লালিত্য দিয়ে আল্লাহ পাক এক জায়গাতেই সব কথা বলে দেন। এজন্য কোরআনকে বলা হয় যা আমিউল কালেম, অসংখ্য কলেমার, অসংখ্য বাক্যের, অসংখ্য বক্তব্যের সংক্ষিপ্ত সার, একে বলা হয় সারগর্ভ বক্তব্য। একটি আয়াতের মধ্যে সব বলা শেষ। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ ওলিউল্লাদিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, আল্লাহ হচ্ছেন মুমিনদের ওলি, বন্ধু, অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। ওয়াল্লাদিনা কাফারু, এবং যারা কাফের অবিশ্বাসী, আউলিয়াহুম তাগুত, তাদের বন্ধুগণ তো এখানে এক বচন হচ্ছে না, আউলিয়া ওলির বহু বচন, তাদের বন্ধুগণ হল, বন্ধুবর্গ হল তাগুত, তাগুত কিন্তু এক বচন, অথচ বলা হচ্ছে বন্ধুগণ, তো তাগুত এক বচন বলার ব্যাখ্যা হচ্ছে এই এই এক বচনের মধ্যে বহু বচন আছে, অর্থাৎ তাগুত কোনো একটি জিনিস নয়, তাগুত বহু জিনিস, কিন্তু আল্লাহর কোনো বহুত্ব নাই, তিনি একক, লা শারীকা লাহু। আর তাগুত অসংখ্য হতে পারে, সমাজ নেতা হতে পারে, বাপ হতে পারে, দেশের সরকার প্রধান হতে পারে, শয়তান ইবলিস হতে পারে, প্রতিমা মূর্তি এগুলো হতে পারে, যে বস্তু আল্লাহর পথ থেকে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই বস্তুটাই হলো তাগুত, সেটা একটি নয়, অসংখ্য হতে পারে। এজন্য এখানে ইঙ্গিতে সব বলে দেওয়া হয়েছে। ইউখরিজুনাহু মিনান নূরি ইলা যুলুমাত, এরা সবাই মিলে, বা এদের এক কথায় সবাই, একজন হতে পারে, একাধিক হতে পারে, কি করে তারা, তারা আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যায়। যদি বলেন আলোর পথ থেকে মানুষ কীভাবে অন্ধকারে চলে যায়, কারণ প্রত্যেকটি আদম সন্তান আলোর পথেই জন্মগ্রহণ করে। মা আমিন মৌলুদিন ইল্লা মা আমিন মৌলুদিন, আরে একজনে বলো বাবা, ইউলাদু আলাল ফিতরা, এমন কোন সন্তান নেই যে ফিতরাত রূপে জন্মগ্রহণ করে না। আর ফিতরাতটা কি, ফিতরাত আল্লাহ আল্লাতি ফাতারা আন-নাসু আলাইহা, এই ফিতরাত আল্লাহর দেওয়া, এর উপরে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। অতএব হিন্দুর ঘরে জন্ম হোক আর মুসলমানের ঘরে জন্ম হোক, প্রতিটি মানব শিশুই সুন্দর ফিতরাতের উপরে, অর্থাৎ আলোর পথে জন্মগ্রহণ করে, পরে তাকে নিয়ে যায় অন্ধকার পথে, কারা, আবাওয়াহ ইহ বেদানিহি অয়ুনাসেরানিহি ঐ মাজ্জেসানিহি, তার বাপ মা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি উপাসক বানায়, এখানে ওই বাচ্চার কিছু করণীয় থাকে না। আর এগুলো বলা হয়েছে ইউখরে জুন আহম, নিয়ে যায় তারা, এখানে বাপ মাও হতে পারে, সমাজ হতে পারে, সরকার হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, যে ব্যক্তি তাকে অন্ধকারের পথে নিয়ে যায় তার সবাই সামগ্রিকভাবে আল্লাহ একটি সেন্টেন্সে বলে দিয়েছেন ইউখরে জুন আহম, ওরা তাকে নিয়ে যায় মিনান নূরে এলা যুলুমাত, যে আলোকজ্জ্বল পথে বাচ্চাটির জন্ম হয়েছিল সেখান থেকে অন্ধকার, অর্থাৎ শিরকের পথে, বেদাতের পথে, আল্লাহ বিরোধী রাস্তায় তাকে নিয়ে চলে যায়। নবী রাসূলগণ আসেন মানুষকে ওই অন্ধকারের পথ থেকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য, আর তখনই অন্ধকারের অভিসারী যারা, নিশাচর যারা, তাদের সঙ্গে সংঘাত শুরু হয়ে যায় আলোর অভিসারীদের সঙ্গে। ইয়া বাগিয়াল খায়রে আকবেল, ইয়া বাগিয়াল শাররে আকসের, ওয়ালিল্লাহি ওয়াকওয়ামিনান নার, প্রতি রমজানের রাত্রিতে আল্লাহ নিম্ন আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন, হে কল্যাণের অভিসারী, এগিয়ে চলো, সামনে বাড়ো, ইয়া বাগিয়াল শাররে আকসের, হে অকল্যাণের নিশাচর, থেমে যাও আর এগিয়েও না। এই আহ্বান চিরদিন আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি হয়, বিশেষ করে রমজানে। এরপরও প্রতি রাত্রে তৃতীয় প্রহরে ডেকে ডেকে বলেন, আলা আমিন মুস্তারজাকিন ফারজকহু, আসো কি কোনো রুজি চাহনে বলে আমি তাকে রুজি দেবো, আসো কি কোনো রোগী আমি তার রোগ সারিয়ে দেবো, আরোগ্য দান করবো, আসো কি কোনো প্রার্থী যে আমার কাছে প্রার্থনা করবে, আমি তার প্রার্থনা শ্রবণ করবো। প্রতি রাত্রে শেষ প্রহরে আল্লাহ পাক নিম্ন আসমানে নেমে বান্দাকে ডাকেন, সেই সময় আল্লাহ ডাকে সাড়া দেওয়ার মতো বান্দা যদি কেউ থাকে, তাহাজ্জুদ গুজার মুসল্লি, আল্লাহ তার ডাক শোনেন। রমজানে বিশেষ করে এটা আল্লাহ করে থাকেন, সেই সময় বহু জাহান্নামীকে আল্লাহ পাক মুক্ত করে জান্নাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। মুশকিল হয়েছে এই, আলোর পথ কোনটা, অন্ধকারের পথ কোনটা, এটা মানুষ বুঝতে পারে না। মানুষ যখন নিজের জ্ঞান দিয়ে আলো এবং অন্ধকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যায়, তখনই হয়ে যায় সমস্যা। নিঃসন্দেহে আলো এবং অন্ধকারের সাধারণ জ্ঞান সবার মধ্যেই আছে, কিন্তু চূড়ান্ত জ্ঞান কারো মধ্যে নাই। এই জন্য নবী রাসূল প্রয়োজন হয়, যারা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সত্য নিয়ে বান্দার কাছে আগমন করেছেন, যুগে যুগে যারা তাদেরকে মেনেছেন, তারা আলোর পথে ফিরে এসেছেন, যারা মানেননি তারা ফিরে আসতে পারেন। সর্বশেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলেন, আগের নবীদের মতোই তার জীবনে একই অবস্থা ঘটল। উরুল আজম মিনার রসুল যারা আগে ছিলেন তাদের জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছে, সূরা শুআরা 214 নম্বর আয়াত থেকে একাধিক ক্রমে কতগুলো আয়াতে পরপর সাতজন নবীর ঘটনাবলী আল্লাহ পাক শুনিয়ে দিলেন। শোনানোর উদ্দেশ্যই হচ্ছে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমি এই বিগত নবীদের কাহিনী শোনাচ্ছি কেন? তোমার সামনে ঠিক একই রূপ অসুবিধাগুলো আসবে, বাধাগুলো আসবে, তখন যেন তুমি ভেঙে পড়ো না। এগুলো শোনার অর্থই হচ্ছে তাকে প্রস্তুত করা মানসিকভাবে, এবং সেটাই হয়েছিল। আল আমিন মোহাম্মদ হঠাৎ করে সাহাবী কাজ্জাব হয়ে গেল, যার জন্মে খুশি হয়ে তার চাচা এবং নিকটতম প্রতিবেশী আবুল হাব তার দাসী সোয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন এবং নিজে মক্কার অলিতে গলিতে দৌড়িয়ে গিয়ে গিয়ে খবরটা জানিয়ে দিয়েছিলেন, শুনে রাখো আমার মৃত ভাই আবদুল্লাহর ঔরসে একটা সুন্দর সন্তান জন্মগ্রহণ করেছে। এত খুশি তিনি হয়েছিলেন সেই আবুল হাব। আর সেই লোকটি হঠাৎ করে এমন খেপা খেপ লোক, জুল মাজাজ বাজারে যখন আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, পিছিয়ে পিছিয়ে গিয়ে আবুল হাব পাথর মেরে তার পা রক্তাক্ত করে দিচ্ছে আর বলছে লা তাসমাউ হাজা ফাইন্নাহু সাহাবি কাযাব ওয়ালা তুশরিকু ওয়ালা তাতরুকু আবদিনা আবাইকুম, তোমরা তোমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করো না, এই লোকটির কথা শোনো না, এই লোকটি হচ্ছে সাহাবি ধর্মত্যাগী কাযাব মহামিথ্যাবাদী। দুদিন আগে যে ছিল আনন্দমুখর একজন চাচা, হঠাৎ করে এসে এত শত্রুতায় অন্ধ হয়ে গেল কেন? সম্পত্তির দ্বন্দ্ব ছিল না, রাজনৈতিক দ্বন্দ্ব সেখানে ছিল না, কি ছিল সেখানে? ওই যে আল্লাহর অন্ধকারের দ্বন্দ্ব, অন্ধকারের পথ থেকে আলোর পথে তিনি ডেকেছেন। যে এত মূর্তি প্রতিমা এত জাকজমক সাজসজ্জাগুলো তো কোনো প্রয়োজন নাই, যদি আমরা স্রেফ আল্লাহকে ভয় করি তা কারো লাগে না, এগুলো তো স্রেফ কিছু পুঁজিপতি মানুষের পকেট ভারী করা, মানুষেরা শোনেনি। এইটাই হচ্ছে সে যুগের এবং এ যুগেরও একই বক্তব্য, সব জায়গায় চলছে এই আলো এবং অন্ধকারের দ্বন্দ্ব। আলো হচ্ছে আল্লাহর দেখানো পথ, অন্ধকার হচ্ছে মানুষের মুখ দিয়ে শয়তানের দেখানো পথ। শয়তান কখনো সশরীরে আসে না দুনিয়াতে, মানুষের মাধ্যমেই শয়তান তার কাজগুলি করে, কপল কল্পিত যুক্তি পরামর্শ দিয়ে, বিভিন্ন জ্ঞানী মানুষের মাথা দিয়ে, কোন নেতাদের মাথা দিয়ে, কোন ধর্ম নেতাদের মাথা দিয়ে শয়তান এগুলো কাজ করে। আর সে কারণেই আল্লাহ রসুলের দাওয়াত গ্রহণ করেনি প্রথমে সমাজ নেতারা। হেরাক্লিয়াসের সামনে, রোম সম্রাট হেরাক্লিয়াসের সামনে যখন আবু সুফিয়ানের কথোপকথন হচ্ছিল, তখন আবু সুফিয়ান ইসলাম কবুল করেন নাই। হুদায়বিয়া সন্ধির পরের ঘটনা এটা। জিজ্ঞাসা করলেন, তোমাদের যিনি নবী এসছেন তার অনুসারী কারা? বললেন, গরিবরা। হ্যাঁ, প্রত্যেক নবীর অনুসারী প্রথমে সাধারণ মানুষ হয়ে থাকে। যারা তার দিন কবুল করে তারা কি দিন ছেড়ে চলে যায় নির্যাতনের ভয়ে? তো না, এটা যায় না। যারা একবার ওনার দিনে প্রবেশ করে তারা তো আর ফিরতে দেখি না, এত মারি এত নির্যাতন করি তথাপি সেখানেই তারা থেকে যায়। হেরাক্লিয়াস বলছেন, হ্যাঁ এটাই স্বাভাবিক, যে একবার সত্যের আলো পায় সে কখনো অন্ধকারের দিকে ফিরে যায় না। দেখেন প্রতিটি কথা, দশটা প্রশ্ন করেছেন, দশটা প্রশ্নের প্রত্যেকটা দিয়ে উনি নিজের সিদ্ধান্ত দিয়েছেন। সব শেষে উনি বলছেন, হে আবু সুফিয়ান, তোমার এই কথাগুলো যদি সত্যি হয়, আমি বলছি রোম সম্রাট হিসেবে যদি আমার সুযোগ থাকতো আমি এখনই গিয়ে আরবের সেই নবীর পা দুটো ধুয়ে দিতাম, পানি দিয়ে পা ধুয়ে দিতাম, কিন্তু আমার তো সে সুযোগ নাই। তৎকালীন যুগের শ্রেষ্ঠ পরাশক্তির সর্বোচ্চ ব্যক্তি তিনি, জ্ঞানী মানুষ হলে একটু দ্রুত তিনি বিষয়গুলো উপলব্ধি করেন। আবু সুফিয়ান বেরিয়ে চলে আসলো আর বলতে থাকলো যে বনুল আসফার আবু কাফসার উপরে বিজয়ী হয়ে গেল, আবু কাফসার রাজত্ব ক্রমেই শক্তিশালী হয়ে গেল। আল্লাহ রাসূলকে তাচ্ছিল্য করে আবু কাফসা বলে গালি দিচ্ছেন, তার কথায় স্বয়ং রোম সম্রাট পর্যন্ত বিগলিত হয়ে গেছে, অতি দ্রুত সে সারা পৃথিবী জয় করে নেবে। আলো কখনোই অন্ধকার এর কাছে পরাজিত হয় না, আলো চিরদিন আলোই থাকে। গ্রহণ কেউ দ্রুত করেন, কেউ দেরিতে করে, সমস্যা হলে এই আল্লাহ রসুল এসে মৌলিকভাবে একটা বিষয়ে মানুষকে বলে দিয়েছিলেন যে আল্লাহর বিধান এই, এটা সত্য, মানলে জান্নাত, না মানলে জাহান্নাম, কোনো ব্যাখ্যা নাই, দরকার নেই তুমি হবে। যদি কেউ জান্নাতে যায় মানুষের কল্যাণ হবে, এতে আল্লাহর কোনো লাভ লোকসান নাই, রসুলের কোনো লাভ লোকসান নাই, এতে লাভ লোকসান আমাদের যারা গ্রহণ করব, যারা বর্জন করব তাদের। পরিবর্তনটা কী হলো সমাজে? হয়তো অনেকের ধারণায় ইসলাম স্যারের একটি বিশ্বাসের নাম, নিঃসন্দেহে বিশ্বাস আগে। গত জুমার খুতবায় এটা বলেছি, আহলে হাদিস আন্দোলনের তৌহিদ দর্শন কি, এই দর্শন একবার যদি ভিতরে চলে আসে, পবিত্র কোরআন ও সহিহ হাদিস হলো আল্লাহর ওহি, এটা আল্লাহর বাণী, এই দর্শন যদি কেউ বিশ্বাস করে, সে মানুষ কশ্চিনকালও কোনো পণ্ডিতের পাণ্ডিত্যকে রসুলের উপরে স্থান দিতে পারে না। কোনো ধর্মনেতা, রাজনৈতিক নেতা, সমাজ নেতা যে যেখানে থাকুন না কেন, তাকে আমরা সম্মান করি অতক্ষণ যতক্ষণ তার বক্তব্যগুলি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুকূলে হবে। তার বিরুদ্ধে গেলে দুনিয়ার কোনো মানুষকে আমরা আল্লাহ এবং তার রসুলের উপরে স্থান দিতে পারি না। এইটা যখন বিশ্বাস দৃঢ় হবে, তখন সে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসবে। আলোর পথ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য কোনো জেল, জুলুম, ফাঁসি, ফায়ারিং স্কোয়াডে হত্যা কোনোটাই কিছুই মনে হবে না। যেভাবে ফেরাউনের জাদুকররা সকালবেলা গিয়েছিল সভার সামনে মুসাকে পরাজিত করার জন্য বিতর্কে জাদু করে, যখন মুসার কাছে তারা পরাজিত হলেন, তখনই তারা সঙ্গে সঙ্গে তৌহিদ কবুল করে ওখানেই আল্লাহর জন্য সিজদায় পড়ে গেল। ফেরাউন বলল, তোমরা আমার অনুমতির আগেই তোমরা ঈমান নিয়ে আসলে, আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে টুকরা টুকরা করব। আগে ডান হাত কাটবো, পরে বাম পা কাটবো, পরে ডান পা কাটবো, পরে বাম হাত কাটবো, এমনি টুকরা টুকরা করে তোমাদের কেটে হত্যা করব। জাদুকররা বলল, তোমার ক্ষমতা দুনে এতটুকুই, 15 মিনিট পর্যন্ত নির্যাতন করবে, তারপর আমরা মরে সরাসরি আল্লাহর কাছে চলে যাব। ইবনে আব্বাস সুন্দরভাবে বলছেন, আসবাহু কাফিরান ওয়া আমসু মুমিনান শহীদান, সকালবেলা যারা কাফের হয়ে এসেছিল, সন্ধ্যায় তারা শহীদ হয়ে জান্নাতে চলে গেল। এটাই হলো বিপ্লব, অন্ধকার থেকে আলোর পথে চলে আসার এটাই হলো বাস্তব নমুনা। সাহাবা কেরাম জীবনে আমরা এরকম অসংখ্য ঘটনা দেখেছি, বিশেষ করে মহিলাদের মধ্যে যে ব্যাপক পরিবর্তন দেখেছি তা চিন্তা করা যায় না। জিন্নিরা, অন্ধ মহিলা ইসলাম কবুল করল, সবাই বলল লাত মানাত উজ্জা হবুলের অভিশাপে তোমার চোখ অন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলছে, তোদের লাত মানাত উজ্জা হবুলের কোনোই ক্ষমতা নাই আমার চোখ অন্ধ করে দেওয়ার, আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে তাই আমার চোখ অন্ধ হয়েছে, তিনি ইচ্ছা করলে চোখ আরোগ্য দান করতে পারেন। বলার সঙ্গে সঙ্গে চোখটা একদম ভালো হয়ে গেল। এই দৃশ্য দেখার পরেও কাফেররা কেউ ইসলাম কবুল করেনি, যে আসলে মোহাম্মদ বড় উত্তম জাদুকর, উল্টে ব্যাখ্যা দিয়ে দিল। মার খেয়ে খেয়ে অত্যাচারিত হয়ে গেছে, বিশেষ করে ওমরের মতো মানুষের কাছে পিটুনি খেয়েছে, এরপরেও কিন্তু তাদের ঈমান নষ্ট করতে পারেনি। গনগনে লোহার উপরে চিত করে শোয়াই দিয়ে, উপরে পাথর চাপা দিয়ে, পিঠের চামড়া এবং গোস্ত গলে সেই চর্বি ঘরা পানিতে গনগনে লোহা নিভে গেছে, এই মানুষটিকেও পর্যন্ত ঈমান হারা করা সম্ভব হয় নাই। ওমর ফারুক বলছেন, হে খাব্বাব, দেখিতে তোমার পিঠটা কেমন, পিঠ চামড়া জামা খুলে দেখিয়ে ওমরকে যখন দেখানো হলো, ওমর চমকটে বলছে, আমি জীবনে কখনো এই ধরনের দৃশ্য দেখি নাই, খাব্বাব তুই কতই না নির্যাতিত হয়েছে আল্লাহর পথে। তিনি ছিলেন ষষ্ঠ মুসলমান, যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, রাস্তায় এক জায়গায় সবাই বিশ্রাম নিচ্ছেন, পাহারায় নিযুক্ত সাহাবি আব্বাস বিন বিশের পিছন থেকে শত্রু সুযোগ পেয়ে তীর মেরে দিল, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে সালাত আদায় করছে, আবার তীর মেরেছে, আবার একই অবস্থা, আবার তীর মেরেছে, রক্ত সারা দেহ ভেজে যাচ্ছে, পাশে রক্ত গড়িয়ে গিয়ে পার্শ্ববর্তী শোয়া ঘুমন্ত আম্মার বিন ইয়াসিরের গায়ে এবং ঠান্ডা লেগেছে। আম্মার চমকটি বলছে, একই আমার সারা গায়ে রক্ত কেন? দেখলো দাঁড়িয়ে আছে আব্বাদ বিন বিশির। কী ব্যাপার, তুমি আমাকে ডাকনি কেন? তো না, আমি এমন সুন্দর একটি সুরা তেলাবাত করছিলাম, মনে হচ্ছিল এই অবস্থা যদি মৃত্যু হয়ে যায় আমি আল্লাহর কাছে চলে যাব। কোন সে সুরা? সুরা কাহাফ। আমরা তো বুঝি না এসব সুরের অর্থ। সাহাবায়ে কেরাম মৃত্যুকে সামনে নিয়ে কাজ করতেন। কুনতুম তারাউনাহু বাঈদা ওয়া নারাহু ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলছেন তোমরা মৃত্যুকে অনেক দূরে মনে করো, আর আমরা তো সবসময় কাছে দেখতে পাই। সাহাবায়ে কেরাম মৃত্যুকে হাতের খেলনা মনে করতেন। আমাকে আল্লাহর বিধান মেনে চলতে হবে, আলোর পথে থাকতে হবে, অন্ধকারের পথে আমি যাব না। অন্ধকার পথে গেলে দুনিয়ায় কিছুক্ষণ আরাম পাব, আখেরাতে চিরস্থায়ী আগুনে জ্বলব, এটা আমার পক্ষে সম্ভব নয়। এই বিশ্বাস যখন মজবুত হয়ে যাবে তখন তাকে আপনি কোনো অবস্থাতেই কোরআন এবং হাদিসের বাইরে কোনো কাজ করাতে পারবেন না। আহলে হাদিস আন্দোলনের দর্শন শুনেছেন, মূলত এটাই হল ইসলামী দর্শন, ইসলামী আকিদা। তৌহিদ আকিদা যখন মানুষের মধ্যে প্রবেশ করে তখন সে কোনো অবস্থাতেই শিরক বেদাতের সঙ্গে আপোষ করে না। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, অসংখ্য হাদিস রয়েছে, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় তিনটা হাদিস। এক, ইন্নাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল। দুই, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কাজ করলো যে কাজ আমরা করি নাই, আমাদের নির্দেশ নাই, সেটা মরদুদ, প্রত্যাখ্যাত। তিন, আল হালাল বাইয়ুনুন ওয়াল হারাম বাইয়ুনুন বাইনহুমা মুশতাবিহাত, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যবর্তী যত বিষয় আছে অস্পষ্ট। অতএব দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, তোমরা সন্দিগ্ধ বিষয়গুলিকে নিঃসন্দেহের দিকে ধাবিত করাও। ইমাম আবু দাউদ চারটি হাদিসের কথা বলেছেন, একটা যোগ এর সঙ্গে তর্ক মালা ইয়ানি, অনর্থক কাজকম কথাবার্তা বাদ দেওয়া। হাজার হাজার হাদিস রয়েছে। ইমাম আহমদ হচ্ছেন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম মহাদ্দেশ, বলা হয়ে থাকে তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ। তার উপরে কোনো মহাদ্দেশ পৃথিবীতে সৃষ্টি হয়নি, হবেও না, নিশ্চিতভাবে আমরা বলতে পারবো না বটে, কিন্তু হবে না ধরে নিতে হবে, কারণ আজও হয়নি আর কবে হবে। তার কাছে এসছে তিনটা। তো নিয়ত হলো এক নম্বর, মানুষ যে কাজই করে প্রথমে ভিতরে সংকল্প করে, অতপর হাতে জবান দিয়ে সেটা ব্যক্ত করে, অতপর হাত দিয়ে সেটা বাস্তবায়িত করে। প্রথম হচ্ছে তিনটার মধ্যে নিয়ত, সংকল্প। আপনার সংকল্প যদি দৃঢ়তা লাভ করে এই ব্যাপারটি যে আমি নিজে জন্মগ্রহণ করে নেই, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমি দুনিয়ায় সব শেষ করতে পারবো না, আমার মৃত্যুর পরে আল্লাহকে হিসাব দিতে হবে, রসুল যা বলেছেন তা সত্য, যা নিষেধ করেছেন তা মিথ্যা, এটা যদি বিশ্বাস দৃঢ় হয়ে যায় তখন আপনাকে কে ঘুরাবে? দুনিয়া একদিকে গেলেও আপনাকে ঘুরাতে পারবে না। সত্য এবং মিথ্যার এ দ্বন্দ্ব চূড়ান্ত সমাধান হচ্ছে পবিত্র কোরআন ও সহিহ হাদিস। এইখানে গিয়ে যখন আপনি মাথা নিচু করবেন তখন কিন্তু আপনি অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে চলে এলেন। সে যুগে যেটা দেখা গেছিল, তারা আল্লাহকে স্বীকার করতো বটে, আখেরাতকে স্বীকার করতো বটে, কিন্তু আল্লাহ বিরোধী সমস্ত কাজই তারা করে যেত, কারণ তাদের এই সংকল্পের দৃঢ়তা ছিল না। তারা আল্লাহর নামটাকে ব্যবহার করতো তার ব্যবসায়িক স্বার্থে। আবু জাহেল, আবু লাহাব, এরা মক্কার গৃহের তত্ত্বাবধায়ক ছিল, বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠতম তৌহিদের কেন্দ্র মক্কাতুল মুকাররমা। সেইখানে যারা মুতাওয়াল্লি থাকে তারা কত বড় উচ্চ পর্যায়ের লোক হওয়ার উচিত, সেই মর্যাদা তাদের সারা বিশ্বে প্রতিষ্ঠিত ছিল, অথচ তারা এই মর্যাদাকে ব্যবহার করেছিল নিজেদের পেটের স্বার্থে, দুনিয়াবি স্বার্থে, পার্থিব স্বার্থে। ইলাফি কুরাইশ, ইলাফি মিরহিলাত শিতা ইয়াসায়, ফালি আবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউইন ওয়া আমানহুম মিন খাউফ। আল্লাহ বলছেন ফালি আবুদু, তোমরা ইবাদত করো রব্ব হাযাল বাইত, এই গৃহের মালিকের। আল্লাযী আতআমাহুম মিন জুউ, যিনি তাদেরকে খাদ্য দান করেন ক্ষুধার সময়, ও আমানাহুম মিন খাউফ, এবং ভীতি থেকে নিরাপত্তা দান করেন। এই যে ভাষাগুলো, এই তফসিরগুলো পড়ে দেখবেন কি বলা হয়েছে সেখানে। শুধু এই ঘরের তোমরা খাদেম বলেই তোমরা আজকে খাদ্য পাচ্ছ, এখানে মক্কায় ধান হয় না, গম হয় না, কিছুই হয় না, একেবারে একেবারে কিচ্ছু নাই হিসাব মতো, সেটা পাহাড় আর পাহাড়। অথচ এই গৃহের বরকতে তোমরা এখানে বসে খাদ্য পাচ্ছ। আত আমাহুম, আল্লাহ তোমাদেরকে খাওয়াচ্ছেন, মিন জু, ক্ষুধার সময়, ও আমানহুম মিন খাউফ, ভীতি থেকে তোমরা নিরাপদ হয়ে আছো, তোমাদের গায়ে কেউ হাত দেয় না। সমস্ত আরবে ব্যবসায়ী কাফেলা লুট হয়, কিন্তু কুরাইশের কাফেলা কখনোই লুট হয় নাই। কারণ একটাই, কুরাইশ হলো সেই জাতি যারা আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক। এই মর্যাদা, এই সম্মান, তাহলে মূলত এই ধর্মকে তোমরা ব্যবহার করছো নিজেদের পেটের স্বার্থে। আল্লাহর এই তৌহিদের কাবা গৃহে অসংখ্য মূর্তি প্রতিমা ঢুকিয়ে তোমরা শিরিক করছো, আল্লাহকেও ডাকো তাদেরকেও ডাকো। এবার আসুন আমাদের দেশ। সেদিন আকিদার পরিবর্তন হয়েছিল ওমর ফারুকের, যখন তিনি কলমা পাঠ করলেন, সরাসরি প্রশ্ন করলেন আল্লাহ রসুল, কি আল্লাহ রসুল, আমরা কি হকের উপরে নই? অবশ্যই। আপনি কি হক নবী নন? অবশ্যই। মৃত্যুর পরে কি অবশ্যই জান্নাত জাহান্নাম হক নয়? অবশ্যই। তাই যদি হয়, কেন আর গোপনে বসে বসে আরকামের গৃহে দিনের প্রচার হবে? প্রকাশ্যে বেরিয়ে যাব, আল্লাহর বান্দাদের দাওয়াত দেব, আপনি আমাকে অনুমতি দিন। অনুমতি পেলেন, সোজা চলে গিয়ে অন্ধকার পক্ষের যিনি নেতা আবু জাহাল, যিনি ধর্মের মুখোশ পরে কাবা গৃহে মূর্তিদের মোতাল্লিগিরি করেন, সরাসরি তার ঘরে গিয়ে দরজায় ধাক্কা মেরে আবু জাহালকে ডেকে বের করে নিলেন। আবু জাহাল, শুনে রাখো, আমি ওমর ইবনুল খাত্তাব মুসলমান হয়েছি। সঙ্গে সঙ্গে আবু জাহাল বলছে, কাব্বাহাল্লাহ, আল্লাহ তোর মন্দ করুন, বলে দরজা বন্ধ ভিতরে চলে। ও কিন্তু আল্লাহ নামে বলছে, আল্লাহ তোর মন্দ করুন। তাহলে ও আবু জাহাল আল্লাহকে স্বীকার করে, নাহলে কাব্বা আল্লাহ কেন বলবে? কাব্বা আল্লাহ তো বলে উজ্জা বলতে পারতো, তা কিন্তু বলেনি। আল্লাহর নাম ব্যবহার করেই কিন্তু ওমর ফারুককে গালি দিচ্ছে। বেরিয়ে এলেন, এখন তো আপনার মাইকের যুগ, তখনকার সময় যাদের উচ্চ কণ্ঠধারী মানুষ যারা ছিল তাদেরকে দিয়ে বিভিন্ন ঘোষণা প্রচার করা হতো। ওই সময় মক্কার নাম করা ঘোষক যিনি ছিলেন মাউথ মিডিয়া, তাকে যে বলা হলো, এই তুমি ঘোষণা করে দাও যে ওমর ইবনে খাত্তাব মুসলমান হয়ে গেছে, ও ঘোষণা করে দিচ্ছে, হে লামু ইন্ন ওমর কাদ সাবা, তোমরা শুনে রাখো ওমর সাবি হয়ে গেছে। পিছনে পিছনে ওমর হাসছে, বলছে, এই বেটা বলো আসলামা, ওমর মুসলমান হয়েছে। না, ওমর সাবা মানে ওমর সাবি হয়ে গেছে, ধর্ম ত্যাগই হয়েছে। কোন ধর্ম? বাপদাদাদের শিরকি ধর্ম, সেটা সে ত্যাগ করেছে। কথা একদিন ঠিকই, কিন্তু কিন্তু সাবি বললে বুঝায় ওদের দৃষ্টিতে ধর্ম ত্যাগী, আসল ধর্ম তো ইসলাম। ওদের কাছে আসল ধর্ম হচ্ছে বাপদাদা ধর্ম। আজকেও যদি আমরা কিছু বলি নতুন, সবাই বলবে এরা বাপদা চৌদ্দ পুরুষের বাইরে চলে গেছে, নানা গালিগালাজ এ যুগেও খেতে হয়। তারপর শুরু হলো গণপিটুনি। সেই সময় ওমর বলেছিলেন, যদি আজকে 300 লোক মক্কায় মুসলমান হইতো, তাহলে দেখতাম তোরাই এখানে থাকতিস না, ওমর এখানে থাকতো। তারপরে বাড়িতে গিয়েছেন, আবার বাড়িতে গিয়ে হামলা করেছে, আল্লাহর গায়েবী মদদ হলো, ওমরের বংশের সাথে অন্য একটা বংশের চুক্তি ছিল, শান্তি চুক্তি, হঠাৎ করে সেই নেতা এসে হাজির কোনো কাজে। কি ব্যাপার ওমর, এখানে এত লোক কেন? তো ওরা আমাকে হত্যা করার জন্য এসেছিল। কি এত সাহস, আমার সঙ্গে তোমার বংশের চুক্তি আছে, শান্তি চুক্তি, ওরা তোমাকে মারতে আসছে? উনি একাই বেরিয়ে গিয়ে সব ধমক দিয়ে সরিয়ে দিল, আল্লাহর গায়েবী মদদ না, ওমর বেঁচে গেলেন। অন্ধকারে পথে ওমর আলোর পথে এসেছিলেন, ভিতরের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, আমি বীর পুরুষ, আমি যদি ভীত হই তো সাহস দেখাবে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ উকবা বিন আবি মুআইয়্যাতের বাড়ির রাখাল ছিলেন, দুম্বা চড়াতেন। উনি বলছেন, ওমর যদি ইসলাম কবুল করল, ওই দিন থেকে আমাদের মনে সাহস হলো, আমরা প্রকাশ্য কাবা গৃহে আমরা সালাত আদায় করতাম না বটে, কিন্তু আল্লাহ রসুল সালাত আদায় করতেন, কাছে কেউ ডিস্টার্ব করতো না, আর আমরাও মাঝে মাঝে করতাম শুধু ওমরের সাহসে। শুরু হয়ে গেল আল্লাহ এবং অন্ধকারের দ্বন্দ্ব। ঠিক তিন দিনের মাথায়, তার তিন দিন আগে হামজা মুসলমান হয়েছে, পরপর কোরাইশ বীরগুলো একে একে মুসলমান হওয়াতে তাদের টনক নড়ে গেল। ওমরের যে পরিবর্তন, এই পরিবর্তন কি মনে করেন সে যুগেই সীমাবদ্ধ? এ যুগে কি হতে পারে না? হতে পারে। ওইরকম মেজাজের মানুষ যখন ইসলাম কবুল করে এবং প্রকৃত অর্থে কোরআন এবং হাদিসের অনুসারী হয়ে যায়, তখনই তার মধ্যে এই বিপ্লব শুরু হয়ে যায়। আজকে বাংলাদেশের যে পরিবর্তন আমরা সূচিত হয়েছে বলে দেখতে পাচ্ছি, সে যুগের জাহেলি যুগের অবস্থার সঙ্গে আমরা তুলনীয় করতে পারি। সে যুগের আবু জেহাল ধর্মকে ব্যবহার করে যেভাবে মানুষের উপরে শিরক চাপিয়ে দিয়েছিল, এ যুগের নামধারী মুসলমান নেতারাও একই অবস্থায় নিজেরা ধর্মকে ব্যবহার করে কোরআন হাদিস থেকে একদম দূরে থেকে নিজেদের রায়, নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে জনগণের উপরে, কিছুই করার নাই। শক্তি তাদের হাতে, অস্ত্র তাদের হাতে, জনবল তাদের হাতে। সে যুগেও জনবল এবং শক্তি তাদের হাতেই ছিল, রসুলের হাতে কিছুই ছিল না। তিনি মার খেয়েছেন, মার দেন নাই, কিন্তু সত্যের দাওয়াত দিয়ে গেছেন, সত্য মানুষের ভিতরে আলোড়ন সৃষ্টি করেছে। হামজা এবং ওমরের মতো মানুষ যখন ইসলাম কবুল করেছে, সত্য শক্তিশালী হয়েছে। পরবর্তীতে হিজরত করার পরে মদিনায় গিয়ে শক্তিশালী একটা দল সৃষ্টি হল, যাদের মাধ্যমে ইসলাম তার যাবতীয় বাস্তব দিকগুলো প্রতিষ্ঠা লাভে সমর্থ হল। আজকেও ঠিক এমনি অবস্থা চলছে। যুগ যুগ ধরে মুসলমান ঘরের একটা ছেলে যখনই বেদাত ছেড়ে দিয়ে সুন্নত অনুসরণ করছে, যখনই প্রচলিত প্রথা ছেড়ে দিয়ে সহি হাদিসে অনুসরণ করছে, তার উপরে শুরু হচ্ছে নির্যাতন। নিজের বাপ মা যাদের চেয়ে আপন বলে দুনিয়াতে কেউ নাই, তারা তাদেরকে বহিষ্কার করছে, মারছে, পিটাচ্ছে, যত রকম নির্যাতন সম্ভব সবই করছে। কেন? সেদিন যদি বাপ মার এটা করে থাকতে পারে, আজকে কেন পারবে না? জুল বাজা দেন, ওর আদরের দুলাল, বাপ এবং চাষার একমাত্র ছেলে, উভয়ের উত্তরাধিকারী তিনি, নাম আব্দুল উজ্জা। মক্কা বিজয় হয়েছে, ইয়ং ছেলে আল্লাহ রসুলকে দেখেছে, তার ভাষণ শুনেছে, ভিতরে বিপ্লব শুরু হয়ে গেল। আমি কেন অন্ধকারে পড়িয়াছি? ইসলাম কবুল করল, চাচার কানে গেল বাপ নাই। চাচা বলছে, কি তুই নাকি মোহাম্মদের দলে গেছিস? বলে, হ্যাঁ, আমি আল্লাহর ইবাদত শুরু করে দিয়েছি। এত বড় সাহস! তোর বাপ দাদা চোদ্দ পুরুষা করেন, তুই তাই করবি? হ্যাঁ, তাই করবো, কারণ এটাই সত্য। তো তুই যদি এটা করিস, তোর বাবার সম্পত্তি তো পাবেই না, আমার সম্পত্তি থেকেও তুই বঞ্চিত হবি, এমনকি তোর দেহের কাপড়টা পর্যন্ত আমি খুলে নেব। বলে, চাচা তা তো রাজি, তথাপি আমি সত্য থেকে বিচ্যুত হতে পারবো না। চাচা তাই করল, দেহের কাপড়টা পর্যন্ত খসিয়ে নিল, উলঙ্গ হয়ে দুনিয়ায় সবচেয়ে আশ্রয় হলো সন্তানের মা। মায়ের কাছে গিয়ে বলছে, মা দেখেন অবস্থা কি হয়েছে, চাচা আমাকে সব থেকে বঞ্চিত করেছে। তাই, ঠিক আছে, কম্বল ছুড়ি মারল উলঙ্গ ছেলের দিকে, ছেলে কম্বলটা দু টুকরা করে, এক টুকরা নিচে আর এক টুকরা উপরে পরে সুদূর মদিনায় পাড়ে দিল। আজকের হিসাবে 460 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে চলে গেলেন মদিনায়। রাস্তায় 10 দিন 12 দিন 15 দিন সময় লাগবেই। কি খেয়েছিল ইতিহাসটা বলেনি, তো বেঁচেছিল এটুকু অন্তত নিশ্চিত, মরে যায়নি। কারণ আরব দেশ এমন নয় বাংলাদেশের মতো যেখানে সেখানে ক্যানাল থেকে পানি পাওয়া যায়, পানিও সেখানে পর্যন্ত পাওয়া যায় না, কচু গাছও পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না। এরপরও তিনি হয়তো বা মানুষের দয়ায় কিছু খাওয়া দাওয়া রাস্তাঘাটে পেয়েছেন। আল্লাহ রসুল ফজরের সালাত আদায় করতে গিয়েছেন, আল্লাহ রসুল বড় রসিক ছিলেন। তুমি কে? আমি আব্দুল উজ্জা। না, তোর নাম হলো আজ থেকে আব্দুল্লাহ। এই অবস্থা কেন, কি ব্যাপার? উনি লকব দিলেন জুল বজা দেন, কম্বলের দুই টুকরাওয়ালা, মানে ওই বেদনাপূর্ণ হৃদয়টাকে হাসি দিয়ে তাকে হালকা করে দিলেন। এটা হলো সাইকোলজিস্ট, মানসিক চিকিৎসক তিনি। বুঝতে পাচ্ছেন যে এই অবস্থায় ছেলেটি কেন এসেছে, নিঃসন্দেহে সে নির্যাতিত, তাই নির্যাতনকে হালকা করার জন্য বলছেন ইয়া জালবাজে দেন কাইফা হালক, হে দুই টুকরাওয়ালা তোমার কি অবস্থা। ইতিহাসে তিনি আব্দুল উজ্জার নাম হারিয়ে গেল, এমনকি আবদুল্লাহ নামও হারিয়ে গেল, ওই কম্বলের ছিন্ন দুই টুকরাওয়ালা নামটা ইতিহাসে তিনি প্রসিদ্ধ হয়ে রইলেন। জুলবাজে দেন বললে সবাই তাকে চিনে। কিছুদিন পরে যুদ্ধে দাওয়া বেজে উঠল, তবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ রসুল সবাইকে বললেন প্রস্তুতি নাও। জুলবাজুদ্দান এসে বলছে আল্লাহ রসুল আমি তো মদিনায় হিজরত করেছি জিহাদ করে শহীদ হয়ে জান্নাতে যাওয়ার জন্য, আমি তো এখানে থাকার জন্য আসি নাই। জোরে জোরে কোরআন পড়ে উমর ফারুক খেপে গেছে, হে আল্লাহ রসুল ও জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়। আল্লাহ নবী উমরকে ধমক দিয়ে বলছে তুমি জানো কতবার নির্যাতিত ছেলেটি কোন অন্তর নেই সেখানে এসেছে, হৃদয়ের সমস্ত ভালো ভালো ঢেলে দিয়ে সে আল্লাহর নামে কোরআন তেলাওয়াত করে, আর তুমি তাকে ধমক দিচ্ছ। এবার জিহাদের ময়দানে বের হচ্ছে, বলছেন হে বাজা জুলবাজা দেন তুমি যুদ্ধে যেও না, তুমি আহলে সফর মধ্যে থাকো। কিন্তু ও যাবেই তো, আল্লাহ রসুল তাকে বললেন ঠিক আছে একটা গাছের ছিল খেজুর গাছের ইয়ে আছে না ছাল নিয়ে আস, নিয়ে আসলো, দেখো তুমি যদি এই খেজুর গাছের ছালটা নিয়েও মৃত্যুবরণ করো তুমি কেয়ামতের মাঠে শহীদই মৃত্যু হয়ে উঠবে। তথাপি জুলবাজদের শুনল না যে আমি যাবই যুদ্ধ করি মরব। তখন আল্লাহর রাসূল বললেন যদি তুমি প্রচন্ড জ্বরে গরমে যদি মৃত্যুবরণ করো তথাপি তুমি শহীদ হবে, মানে আল্লাহর রাসূল চাচ্ছেন না যে ও যাক, তবুও তিনি গেলেন। তবুকে পৌঁছলেন, হঠাৎ করে এমন জ্বর আসছে গরমে একবারে আগুন হয়ে গেছে সমস্ত দেহ, ওই জ্বরেই ইয়ং ছেলেটি ওখানে মৃত্যুবরণ করল। রাত্রে বেলায় বিলাল বিন রাবাহ বলছেন দেখলাম আলো জ্বলছে, আলো কেন রাত্রিবেলায়, খেয়াল করে দেখলাম আলো নিয়ে বিলাল এগাচ্ছে, আবদুল্লাহ ইবনে মাসউদ সাথে আছেন, কবর খনন করছেন আবু বকর উমর, কবরে নামাচ্ছেন একটি লাশ স্বয়ং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবরে নামিয়ে আল্লাহর রাসূল দোয়া করছেন ইয়া আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত এই ছেলেটির প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, তুমি তার প্রতি সন্তুষ্ট হও। আবু বকর বলছেন হায় যদি লাশটা আমি নিজে হতাম আর আমি যদি আল্লাহর রাসূলের দোয়াটা পেতাম কতই না ভালো হতো। কোন কোন রওয়ায়েত আছে এ কথাটাই আব্দুল্লাহ মাসউদ বলেছিলেন। এই সৌভাগ্য পৃথিবীর ইতিহাসে কারো হয়নি যে আল্লাহ নবী নিজে তার লাশ নামিয়ে তার জন্য এই দোয়া করেছেন। অথচ ছেলেটি কি ছিল, মক্কার সবচেয়ে ধনীর দুলাল, আদরের দুলাল, সব তার ছিল, বাপের সম্পত্তি চাচার সম্পত্তি সে একক মালিক ছিল, সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র সত্যের কারণে, শুধুমাত্র আল্লাহ ওহির বিধান পালনের কারণে সব ছেড়ে দিয়ে সে বিদায়ে কোথায় সে তবুকে যে মৃত্যুবরণ করল। ঠিক এমনি ঘটনা মুসআব বিন উমাইরের ক্ষেত্রে, এমনি ঘটনা অনেক অনেক সাহাবীর ক্ষেত্রে ঘটে গেছে, সব কিছু ছেড়ে সিরেফ আলোর পথে এসেছেন অন্ধকারে পথ ছেড়ে। আজকেও ঠিক অনুরূপ দেখা যাচ্ছে, অসংখ্য মানুষ আহলে হাদিস হচ্ছেন, তাদের জীবনে নেমে আসছে দুনিয়াবি নির্যাতনের অন্ধকার বিভীষিকা, অথচ তারা সবসময় আনন্দিত। এক সপ্তাহ পূর্বে এই ধরনের অসংখ্য কর্মীকে আমরা এই মসজিদে দেখেছি, সবার গল্প আমরা শুনতে পারি নাই, একজনের কাহিনী পরে মোবাইলে শুনেছি, বলছেন আমি গত ইজতেমার সময় অর্থাৎ 27 মার্চে রাজশাহীতে আপনার হাতে বায়াত করে চলে এসেছিলাম, অন্তর বিপ্লব শুরু হয়েছে আমার মধ্যে, ছিলাম অন্ধকারের পথে নাস্তিক টাইপের, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, সবসময় বামপন্থী আন্দোলন করতাম, জীবনে পশ্চিমমুখে ফিরে নাই, নওদাপাড়ায় গেলাম বায়াত করলাম, আমার জীবন পরিবর্তন হয়ে গেল, আমি এখন বিচার করে আসনে বসে আছি, অথচ আমি কি কিছুই করতে পারি না, এদেশের এই জাহালি বিচার ব্যবস্থার এই বেড়াজালের মধ্যে আমি আবিষ্টিত, এরপরও কি কিছুই করতে পারি না। হ্যাঁ পারি, বেরিয়ে গেলাম রাস্তায় নিজে হুন্ডা ড্রাইভ করে পিছনে একটা যুবসংঘের ছেলেকে নিয়ে, দেখি রাস্তার ধারে একটা পীরের দরগা, ঢুকলাম সেখানে দেখলাম পীর নাই, যত হিন্দি উর্দু ভাষা কী সব লেখা সবটুকু টান দিয়ে সিঁড়ি ফেলে চুলার মধ্যে ফেলে দিয়ে চলে এলাম। সামনে গিয়ে দেখি আরাক পীরের দরগা, ডাকলাম সেখানে পীর সাহেব একেবারে মাথায় তো বিরাট পাগড়ি, গলায় ঝুলন্ত তসবি মালা, হাতে তার সবসময় তসবি, মুখে কিসব বলে তসবি জপতে জপতে আমার কাছে আসলো, তুমি কে? আমি বললাম তুমি বেটা তুই কেটে সেরে বল বেয়াদব কোথাকার, তুই তাক দেখ তুমি বলিস বল কি করে সেখানে, ও থতমত খেয়ে গেছে। পীর সাহেবকে কেউ তুমি বলার মতো সাহস আছে এরকম তো কল্পনায় করতে পারে না। ও বল তুই কি করে সেখানে, কি বলবে ও? যত তাবিজগুলো সব কেড়ে নিল, এ তাবিজের মধ্যে কি রে গাছ বল কি করে সেগুলো দিয়ে? তো শেষে ভয় ভয়ে বলছে এগুলো দিলে মানুষের রোগ আরোগ্য হয়। পর তোর নিস্তলা যাই, দোতলা বাড়ি নিস্তলা চলে গেল বখার শরীফ, আশ্চর্য ব্যাপার। বখার শরীফ কেন? খোল দেখে কি আছে ওর মধ্যে, খুলে দেখো তার মধ্যে গাঁজা। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বখার শরীফের মধ্যে গাঁজা। হাদিসের আরো বই পৃষ্ঠায় পৃষ্ঠায় গাঁজা, অনেকগুলো গাঁজা বের হলো। ওইখান থেকে মোবাইল করলো ভ্রাম্যমাণ আদালতকে এবং ওসিকে, ওসি সঙ্গে পুলিশ ফোর্স নিয়ে চলে আসলো আদালতে, চলে আসলো ধরে এই শয়তানটাকে। এই বোখারা শরীফ দেখে এই মানুষকে ধোকা দিচ্ছে, ধর্মের নেই মানুষকে শরিক করাচ্ছে, ওর দোয়ার কি দাম আছে, ওর তাবিজের কোন ক্ষমতা আছে? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো, আর শিরকের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহ তার রোগ আরোগ্য করে দিবে। ক্ষমতাটুকু তিনি জাহির করলেন, ভ্রাম্যমাণ আদালত জনগণ বলল স্যার আপনারা এবারটা ছেড়ে দেন, আমরা তো ওনার মুরিদ, তো আগামী থেকে আর এ কাজ করবে না। তখন ওসি সাহেব বললেন যদি আপনাদেরকে আসল ঘটনা বলি আপনারাই ওকে পিটিয়ে মেরে ফেল দেবেন। কেন? এই দেখেন বখার শরীর মধ্যে গাঁজা পেয়েছি আমরা। কি ধর মা শুরু হইল, ওকে শালা কিসের পীরো, ও বখার শরীর মধ্যে গাঁজা রাখছে, আমরা তো এগুলো জানতাম না। ওসি সাহেব তাকে বল মারের হাতে বাঁচিয়ে দিয়ে আদালতের মাধ্যমে দিনান্তের এক বছর জেল দিয়ে পাঠিয়ে দিয়েছে, এক সপ্তাহের ঘটনা। এরপরে চলে গেছেন আদালত প্রাঙ্গনে, কি করে যত তাবিজ আসে আদালতে, বাদী বিবাদী সাক্ষী সব রকম তো লোক আসে, উনি একটা পাশে লোক বসিয়ে রাখে কাঁচি নিয়ে, যখনই দেখা যায় কোনো তাবিজ ঝুলের লোক আসছে উনি আদালতের চেয়ারে বসে তাকে বলে বাবা তোমাকে একটা হাদিস শোনাবো, তুই তো মুসলমান তো? হ্যাঁ। ওই হাদিসটা উনি বলে দিলেন যে ব্যক্তি তাবিজ ঝুলায় মান তাহাল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝুলায় তাবিজ ঝুলায় সে শিরক করে, তুমি কি শিরক করে জাহান্নামী হতে চাও, তুমি কি চিরদিন দুনিয়ায় বাঁচবে? তো নিঃসন্দেহে বলে না আমি জাহান্নামী হতে চাই না, আমি শিরক করবো না। তাহলে বাবা তাবিজ কেটে ফেলে দাও, নিজে কাটবি কম করে, সঙ্গে ইঙ্গিত দেয় পাশে বসা আছে ও যে সঙ্গে তাবিজটা কেটে দেয়। এমনি করে দৈনিক বহু তাবিজ উনি কাটেন। সেদিন আদালত প্রাঙ্গনে এসে একদিন বলছে স্যার সাপ খেলা এসছে। কেন সাপ খেলা কি হলো? সাপ খেলে মানুষ জমা করে ওই তাবিজ বিক্রি করে, যে বলেছে সব তাবিজগুলো নিয়ে আসছে, আর ভয়ে পালিয়ে চলে গেছে, সমস্ত তাবিজ নিয়ে আগুন দিয়ে পোড়াই দিয়েছে। আর এক পাশে দেখা গেল কিছু মানুষের মরা, মানুষের হাড্ডি, গরুর মরা হাড্ডি, আবলতল সবই বড় বড় সাপের খোলস, এইগুলো ঝুলিয়ে গাদা করে ফেলেছে। এগুলো উনি সব নিয়ে আসলেন পুলিশ দিয়ে, এনে ওনার চেম্বারের মধ্যে ওকে ডাকে, কি তুমি এগুলো তো কি করো, এগুলো তো কোনো উপকার হয় মানুষের? তো স্যার আসল কথা বলবো কি, এগুলো ভুয়া, এগুলো দেখালে মানুষ অলৌকিকত্বে বিশ্বাস করে খুব দ্রুত, এইগুলো দেখালে মানুষকে খুশি করা যায়, তারা বিশ্বাস করে এবং তারা যাই চাই তাই দেয়, টাকার কোনো অভাব আমার নাই। ঠিক আছে, উনি 20 টাকা বের করে দিলেন, যাও কেরোসিন কিনে নিয়ে আসো। কিনে আনলো, এবার তুমি তো পীর, তুমি নিজে এগুলো পড়াও। সে নিজে এগুলো পড়ালো, শত শত মানুষ দাঁড়িয়ে দেখেছে এই দৃশ্য। তিনি সেখানে বলে দিলেন দেখো এইগুলো সব সেটা ধোকাবাজি, এই মারেফতের নামে অসংখ্য মানুষকে ধোকা দিচ্ছে। এই এক একটা কি বলে ওটার নাম, কি বলে ওদের, ওকে কি বলে পিসাবদের, খানকা। এক একটা খানকার মধ্যে শয়তান বসে আছে, এটা বোকারো শরীফ নিয়ে মানুষকে ধোকা দিচ্ছে, খবর দেওয়া তোমরা এগুলো করো না, এগুলোতে মুক্ত থাকো। এবার আমাকে ফোনে বলছে স্যার আমার ক্ষমতা যতটুকু পেরেছে এটুকু করে যাচ্ছি, এটা কেউ নেকি পাবো না? বলেই ফেললাম আপনি তো এ যুগে ওমরের কাজ করছেন, আল্লাহাক আপনার এই নেক কর্মগুলোকে আল্লাহাক কবুল করুন, আপনারও বলুন আল্লাহাক যেন তার সৎকর্ম করার আরও তৌফিক দান করেন। যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তি যদি অন্ধকার পথ শেষে আলোর পথে আসে, তিনি নিজে শুধু আসেন না, আরও আরও 10 জনকে আনার মতন ক্ষমতা রাখেন, যদি তিনি সাহসের সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে এই কাজটা করেন। প্রত্যেকটা মানুষের মধ্যে এই অন্তর বিপ্লব সৃষ্টি হওয়া জরুরি, এই চেতনা ফিরে আসা দরকার। আবু জেহেল আল্লাহকে বলতো, কিন্তু আবু জেহেল আল্লাহর নাম ভাঙিয়ে ব্যবসা করত, সুদ খেত, ঘুষ খেত, যত নজর নিয়াজের কাজ কারবার করে বেড়াচ্ছে, পেট ভরত। কিন্তু সত্যিকারের দিনদার পরেজগার মানুষ যারা আল্লাহকে যারা ভয় করে, তারা কখনোই ধর্ম নেই ব্যবসা করে না। আজকের সমাজের সঙ্গে, 1500 বছর আগের জাহেলি সমাজের সঙ্গে আপনি তুলনা করে দেখুন, তারা যা করত আমরা ঠিক তাই করে যাচ্ছি। এখন কি আমরা বাতিলের সঙ্গে, আলো এবং অন্ধকারের সঙ্গে মিশিয়ে কাজ করব, না সিরেফ আলোর পথেই থাকবো, বাতিলের পথে যাব না, এই ব্যাপারে সিদ্ধান্ত নেব, এটি দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে। এই চেতনা ফিরিয়ে আসা জরুরি। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের জমিনে অসংখ্য অন্ধকারাচ্ছন্ন হৃদয় এই আলোর পথ দীপশিখা জ্বালিয়ে দিয়েছে বলেই আজকে আমাদের কর্মীরা মায়ের খাচ্ছে বটে, পুনরায় তারা কিন্তু বেদাতে ফিরে যাচ্ছে না। সেদিন যেমন পুনরায় কুফরিত ফিরে যায়নি, আজকে তেমনি আমাদের কর্মীরা শির্ক এবং বেদাত থেকে তওবা করে একবার যখন এদিকে ফিরে আসছে, কোনো অবস্থাতেই তাদেরকে অসংখ্য নির্যাতনের পরও ফিরে যাচ্ছে না অন্যদিকে। আর তাহারিকে হকের পথে যত বাধা কলমটা আপনার পড়ে দেখবেন, বহু কাহিনী এর বাইরেও আছে যেগুলো আমরা জানি আপনারা জানেন না। যুগে যুগে এরকম হয়েছে, হবে, এই বিপ্লব চিরদিন চলবে, সত্য মিথ্যা দ্বন্দ্ব চিরদিন চলবে। যারা আলোর পথে আসবেন, আল্লাহ ওলিউল্লাযীনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদের বন্ধু, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। ওয়াল্লাযীনা কাফারু, যারা কোরআন হাদিসে অবিশ্বাসী, আল্লাহতে অবিশ্বাসী, মুখে বিশ্বাস ভিতরে অবিশ্বাস, নাফাকু কাফারু সব একই, তাদের চরিত্র কি হবে? ইখরুজুহুম মিনান নূরে ইলা যুলুমাত, তারা তাদের বন্ধু হলো তাগুত, আর তারা আলোর পথ থেকে অন্ধকারের দিকে মানুষকে নিয়ে চলে যায়। উলাইকা সাহাবুন নার হুম ফিয়া খালেদুন, এরা হলো জাহান্নামের অধিবাসী এবং সেটা চিরকাল থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের অধিবাসী হওয়া থেকে বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের অধিবাসী করো, অন্ধকার পথ চিনিয়ে সেখান থেকে বের করে আলোর পথে নিয়ে আসো। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।